পথিয়া কছু বিটি শান্তনু দিতি পথিয়া কছু বিটি একটু হওয়ানাই জল যে আয়না তাই জিম ধরেছে গাছের পাতা পাল গুটিয়ে থমকে গেছে ছোট্ট তোরি দিয়া ছোট্ট তোরি দি শান্ত নদীতে ঘুরছিল ঘুড়ি গাছটি ডিঙিয়ে বন্ধ বাতাসে পড়ল ঝিমে উড়ছিল ঘুড়ি গাছটি ডিঙিয়ে বন্ধ বাতাসে পড়ল ঝিমে ক্লান্ত সুরে ডাকছে দূরে ঘুঘু পাখিটি আহা ঘুঘু পাখিটি শান্ত নদীটি ছেলেটা গরমে ঘামে নদীর ঘাটে জলেতে নামে আহা গরমে ঘামে দুষ্ট ছেলেটা গরমে ঘামে নদীর ঘাটে জলেতে নামে আহা গরমে ঘামে জমছে কালো মেঘ অন্ধকার ঘনায় তাই দেখে মাঝি আকাশে তাকায় জমছে কালো মেঘ অন্ধকার ঘনায় তাই দেখে মাঝি আকাশে তাকায় রুদ্ধ ঝড়ে উঠবে নড়ে শব্দ প্রকৃতি আহা শব্দ প্রকৃতি শান্ত নদীটি শান্ত নদীটি পথে আকাশ বিটি একটু হাওয়া নাই জল যে আয়না তাই জিম ধরেছে গাছের পাতা পাল গুটিয়ে থমকে গেছে ছোট্ট তোরিটি আহা ছোট্ট তোরিটি শান্ত নদীটি শান্ত নদীটি পথে আকাশ বিটি শান্ত নদীটি পথে আকাশ।